لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا درود ابراهيم قرب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক জীবনের অনেক লম্বা সময় থেকে নিয়ে কিছু সময় একেবারে সামান্য সময় তার ঘরে বসে কোরআনে কারীমের আলোচনার মাধ্যমে সময়টুকু কাটাবার তৌফিক দিয়েছে। দুনিয়াতে মানুষ সময় ব্যয় করে হয় ইবাদতের মাধ্যমে, যখন ইবাদতের মাধ্যমে সময় ব্যয় হয় তখন মানুষের জন্য করণীয় হলো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমার সময়টা ভালো কাজে লাগছে। দ্বিতীয় হলো গুনাহের মাধ্যমে মানুষের সময় কাটে, গুনাহের মাধ্যমে সময় কাটলে তখন সময়টা অতিবাহিত হওয়ার পরে হোক মাঝে হোক আল্লাহর কাছে তওবা করা উচিত। তৃতীয় হলো বেকার সময় কাটে, যে সময়ের কোনো দুনিয়ার কোনো লাভ নাই আখেরাতের কোনো লাভ নাই, যদিও বুজুর্গ আল্লাহওয়ালা বুজুর্গদের ভাষায় এটাও গুনাহ, সময়টাকে কোনো কাজে না লাগানো এটাও বড় মারাত্মক ভুল। তিন নম্বর হলো যে ইবাদত করি নাই গোনা করি নাই এমন অবস্থা যদি সময় কাটে তাহলে সেটার জন্য পরবর্তীতে আফসোস করা যায় যে আমার জীবনের এত সময় বেহুদা গেছে, না দুনিয়ার কোনো লাভ হয়েছে না আখিরাতের কোনো উপকার হয়েছে। আল্লাহ তাআলার দরবারে বান্দার জন্য হেদায়েত, ঈমানের আমল, জান্নাতের পথের অগ্রসর আল্লাহর পক্ষ থেকে সবার জন্য সমানভাবে উন্মুক্ত। যে বান্দা যত বেশি আল্লাহর দিকে দৌড়াতে পারবে সে বান্দা তত বেশি আল্লাহর দিকে অগ্রসর হতে পারবে। আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, কোরআনে কারীমে আল্লাহ তাআলা যত জায়গায় বান্দাকে রিজিক তালাশ করতে বলেছেন সব জায়গায় বলছেন মিম্মা রাযাকনাকুম, যেটা আমি দিয়েছি ওটা তুমি তালাশ করো, তুমি ইচ্ছা করে বেশি তালাশ করতে পারবে এটা বলেন নাই। হেদায়েতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন বান্দা যদি তুমি আমার পথে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকো তাহলে অবশ্যই তুমি আমাকে পাবে। একথা এই জন্য বলতেছি যে ম্যাচ দেখা যায়, ম্যাচ আগুন জ্বালানোর জন্য আমরা যে দিয়াশলাই ব্যবহার করি, ম্যাচ এবং ম্যাচের কাঠি যে ব্যবহার করি, ভিতর থেকে কাঠিটা বাহির করে তার গায়ে যে বারুদ থাকে সেটা থেকে যখন স্পর্শ করানো হয়, সংঘর্ষ হয়, তখন আগুন জ্বলে, এর আগে আগুন জ্বলে না। যদি ভিতরে সারা জীবন থেকে যায় তাহলে কোনোদিন আগুন জ্বলবে না। প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত গ্রহণের জন্য ওই আগুন জ্বলানোর মতো যেমন ম্যাচের কাঠির সামনে বারুদ আছে, মানুষের অন্তরে হেদায়েত গ্রহণ করার শক্তি আল্লাহ তাআলা দিয়ে রাখেন। দুনিয়ার এই কোরআন ও হাদিস এই সমস্ত দিনই আলোচনার মজলিস, নেক বান্দাদের মজলিস হলো ওই বাহিরে ধরায় আগুন লাগানোর মতো। যদি বান্দা এই সমস্ত দিনই মজলিসে না এসে সেটা নিজের বাড়িতে নিজের কামে ব্যস্ত থাকে তাহলে ওই ম্যাচের কাটি যেমন সারা জীবন ভিতরে থাকলে কোনোদিন আগুন ধরবে না, এই ব্যক্তির জন্য সহজে সাধারণত হেদায়তের ফায়দা হবে না। তার নিজের চেষ্টা করে মেহনত করে অগ্রসর হয়ে ওই আগুন অর্জন করার জন্য যেমন সংঘর্ষ লাগে হেদায়তের জন্য মেহনত করতে হয়। মানুষ সময়টা তিন ভাবে কাটে, তন্মধ্যে হেদায়েত বা কোরআন ও হাদিসের আলোচনার মাধ্যমে সময়টা কাটানো হলো ইবাদতের একটা সময়। ইবাদতের মাধ্যমে সময় কাটলে আল্লাহ তাআলার দরবারে গর্ব না করে অহংকার না করে উচিত হলো শুকরিয়া আদায় করা, মনের থেকে শুকরিয়া আদায় করা যে আল্লাহ আপনি আমাকে নেক আমল করবার তৌফিক দিয়েছেন। আর সেই শুকরিয়া আমরা জবানে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে কিছু সময় আল্লাহর ঘরে বসে কোরআনে কারীমের আলোচনার মাধ্যমে কাটাবার তৌফিক দিয়েছেন ইবাদতের মাধ্যমে কাটো, এটার থেকে যেমন জবানের শুকরিয়া চাই ততরূপ মনের থেকে আনন্দ খুশি অনুভূতি জাগ্রত চাই। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসা 44 এবং 45 নম্বর আয়াত, আয়াত দুটির তর্জমা হলো হে নবী আপনি কি ওই সমস্ত ব্যক্তিদের দেখেন না যাদেরকে আসমানি কিতাবের কিছু জ্ঞান দেয়া হয়েছে, তারা গোমরাহি খরিদ করে এবং তারা চায় যে আপনারাও যেন গোমরা হয়ে যান। আল্লাহ তাআলা আপনাদের শত্রুর ব্যাপারে ভালোভাবেই জানেন আর অভিভাবক ও সাহায্যকারী হিসাবে আল্লাহই যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি নাসীরা ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, অভিভাবক এবং সাহায্যকারী হিসাবে আল্লাহই যথেষ্ট। এই আয়াতগুলো সামনে আরো কিছু আয়াত আসবে যে আয়াতগুলো আল্লাহ তাআলা সাহাবায়ে কিরাম এবং ঈমানদারদেরকে ইহুদি সম্প্রদায় সম্পর্কে সতর্ক করে দিয়েছে। আমাদেরকে সঠিক পথ দেখান, তবে যাদের প্রতি আপনার অভিশাপ এবং যারা গোমরাহ এদের পথ দেখায় দৈনিক আমরা নামাজের মধ্যে ইহুদি এবং নাসারাদের পথ অনুসরণ করা থেকে এদের ফেতনা থেকে গোমরাহ থেকে বাঁচার জন্য দোয়া করতেছি। আল্লাহ তাআলা এই দুইটা আয়াতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমাদেরকে হেদায়েত দিচ্ছেন যে ইহুদিরা যেন তোমাদেরকে গোমরাহ না করতে পারে, ইহুদিদের ষড়যন্ত্র কিন্তু তোমাদেরকে গোমরাহ করা। সেটা বলার আগে আল্লাহ তাআলা বললেন যে আপনি কি ওই সমস্ত লোকদের দেখেন না যাদেরকে আসমানি কিতাবের কিছু জ্ঞান দেওয়া হয়েছে? ইহুদিরা এবং নাসারারা এরা আগের থেকে জানতো যে শেষ নবী কোথায় আসবে, কিভাবে আসবে, কোন বংশে আসবে। আল্লাযীনা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা তাদের সন্তানদেরকে যেভাবে চিনত, আল্লাহর রসুলকে তারা এভাবে জানতো যে আল্লাহর রসুল অমুক থেকে আসবে। নাম বংশের তালিকা সব কিছু সহকারে। বহুত আগে আপনাদেরকে শুনিয়েছিলাম একবার যে 1000 বছর আগে আউয়াল হিমিয়ারি নামে এক বাদশা সফর করে এসে মদিনায় যখন অবস্থান করতেছিলেন তখন তার আসমানি কিতাবের জ্ঞান ছিল, তার সাথে 200 আসমানি কিতাবের আলেম ছিল। এই আসমানি কিতাবের আলেমদের থেকে বর্ণনা শুনে সে শেষ নবীর আগমনের সব বিস্তারিত বিবরণ মদিনার সাথে মিল পেয়েছিল 1000 বছর আগে। তুব্বে আউয়াল হিমিয়ারি 1000 বছর আগে সূরাতুদ দুখানে তুব্বে আউয়ালের কথা আছে। আল্লাহ রসুল হাদিসে মুসলিম শরীফের হাদিসে আছে যে তোমরা বাদশাহ তুব্বেকে তোমরা গালি দিও না, কারণ সেই সর্বপ্রথম কাবা শরীফের গায়ে গ্লাভ পরিয়ে দিয়েছিল। উদাহরণ দিচ্ছি এটা বোঝানোর জন্য, শুধু ইহুদি নাসারারা, হাজার হাজার বছর আগের থেকে যারা আসমানি কিতাবদের আলেম ছিল, জ্ঞানী ছিলেন, তারা একথা জানতো যে শেষ নবী কোথায় আসবে, কোন বংশে আসবে, কিভাবে আসবে। তুব্বে আউয়াল হিমিয়ারি সারা বিশ্বের সফরের জন্য বের হলেন। সংক্ষেপে বলে সামনে যাব, সারা বিশ্বে সফর করবে, তার সৈন্য সামন্ত অনেক সৈন্য সামন্ত নিয়ে বের হয়েছিল, কিন্তু মক্কায় আগমন করলে মক্কার লোকেরা তার এই সৈন্য সামন্তর প্রতি আকৃষ্ট হই নাই, মুগ্ধ হই নাই, তার প্রতি কেউ শ্রদ্ধা ভাব দেখান নাই, তার কাছে ঈর্ষা লাগছে, হিংসা লাগছে যে আমি এত সৈন্য সামন্ত নিয়ে আসলাম, শাম সিরিয়া সব দেশ আসলাম সফর করে, সবাই আমাকে শ্রদ্ধা জানালো, আমার সৈন্য বাহিনী দেখার জন্য সবাই আশ্চর্য হয়ে বের হলো, কিন্তু মক্কাওয়ালারা যে আসলো না। তখন তারা জানতে পারলো, সে জানতে পারলো যে মক্কায় একটা ঘর আছে কাবা শরীফ, এই ঘরের ব্যাপারে তারা জানে যে দুনিয়ার শ্রেষ্ঠ ঘর হলো এটা, এই ঘরের মালিক হলো খোদা আল্লাহ, দুনিয়ার অন্য কোনো জিনিস এদের কাছে দামি নাই। তুব্বে আউয়াল হিমিয়ারের কাছে হিংসার আগুন জ্বলে গেল, সে বাইতুল্লাহর প্রতি আক্রমণ করে বাইতুল্লাহ ধ্বংস করবে এই সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নেওয়ার পর সিদ্ধান্ত নিতে দেরি, তার রোগ হতে দেরি না, কি রোগ, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো, দুর্গন্ধযুক্ত রক্ত। তার সাথে তখনকার যুগে ইউনানি চিকিৎসক ছিল সফরে অনেক, সেই চিকিৎসকরা সবাই বিভিন্নভাবে সুস্থ করার জন্য চেষ্টা করলো, কিন্তু কোন উপায়ে সুস্থ হয় না। তন্মধ্যে একজন বিচক্ষণ চিকিৎসক ছিল, বিচক্ষণ চিকিৎসক সে বাচ্চাকে ডেকে বললো, বাচ্চা মহারাজ আমার বিয়াদবি মাফ করবেন, আপনার যে রোগ এটা দুনিয়ার কোন ওষুধে ভালো হবে না, আপনার রোগ আসমানি বালা, আসমানি বিপদ, আল্লাহর পক্ষ থেকে আসবে, দুনিয়ার কোন ওষুধ নাই এটা সুস্থ করার জন্য, সুতরাং আপনি এমন কোন অপরাধ করেছেন যে অপরাধের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে এই আযাবমূলক কোন রোগ দেওয়া হয়েছে। তখন তুব্বে আউয়াল হিমিয়ারি সে স্বীকার গেল ওই হাকিমের কাছে, বলল হ্যাঁ আমি তো এই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তখন হাকিম সাহেব বলল যে না, এটা আল্লাহর ঘর, এটা সম্ভব না। সবকিছু বোঝানোর পরে তখন বাচ্চা নিজে সুস্থ হওয়ার জন্য, নিজের স্বার্থের জন্য সে তওবা করলো যে না বাইতুল্লাহ আক্রমণ করবে না, আল্লাহ তাআলা এই ভুলটা যেন তাকে মাফ করে দেয়। সে যখনই মনের থেকে তওবা করেছে তার নাক দিয়ে এই দুর্গন্ধযুক্ত রক্ত বের হওয়া বন্ধ হয়ে গেছে। বের হওয়ার পরে তার এখন অনুভূতি যাচ্ছে না, আসলে আমার সিদ্ধান্তটা ভুল ছিল। তখন সে খুশি হয়ে বাইতুল্লাহকে সম্মান দেওয়ার জন্য বাইতুল্লাহ গেলাপ দিয়েছিল। এই হলো সর্বপ্রথম বাইতুল্লাহ গেলাপ আছে আল্লাহ রসুলের আগমনের 1000 বছর আগে। যেন সহি মুসলিম আল্লাহ রসুল হাদিস আছে যে লা তাসুদ্দু তুব্বা ফাইন্নাহু আউওয়ালা কাসা বাইতিল্লাহ, যে তোমরা তুব্বে আউওয়ালকে গালি দিও না, সে বাইতুল্লাহ সর্বপ্রথম গ্রাফ করিয়েছিল। এই তুব্বি আউয়াল হিনিয়ারি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছিল তখনকার মদিনার নাম ছিল দুইটা, ইয়াসরিব তাবা। ইয়াসরিব নামে তখনকার যুগে নামকরণ ছিল। মদিনায় যাওয়ার পর সে আসমানি কিতাবের বিবরণ অনুপাতে মদিনার দৃশ্য খেজুর বাগান দেখে সে নিশ্চিত হয়েছিল যে এই জায়গার শেষ নবীর আগমন ঘটবে। সে এবং তার সাথে যে আলেমরা ছিল, সে আলেমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদেরকে এই জায়গায় থাকার অনুমতি দেন, আমরা যেন শেষ নবীর সাক্ষাৎ পাই, আর সাক্ষাৎ সর্বনিম্ন না পাই, আমাদের কবরের উপর দিয়ে যেন আমাদের শেষ নবীর বিচরণ হয়, এই জায়গা তো আমাদের দাফন তো হবে, মদিনায় দাফন হওয়াও বড় সৌভাগ্যের বিষয়। আমাদের বুজুর্গানে দিন যারা শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলী, হাজী ইমদাদুল্লাহ মহাজিরে মাক্কি রহমতুল্লাহ আলী, বড় বড় বুজুর্গ যারা বিগত হয়েছেন, সবার জীবনের শেষ ইচ্ছা ছিল যে আমার দাফনটা যেন মদিনায় হয়, মদিনায় হয়। ওই আলেমদের 200 আলেমের সিদ্ধান্ত যখন এমন হলো, তখন বাদশার অর্থায়নে তাদের জন্য থাকার জন্য ঘর তৈরি করা হলো এবং দুইতলা একটা বাড়ি নির্মাণ করা হলো। এই বাড়িতে ওই তুব্বি আউয়াল হিমিয়ারি আল্লাহ রসুলের জন্য ঘর নির্মাণ করে গেলেন এই বাড়িটা, এবং একটা চিঠি লিখে গিয়েছিলেন। চিঠিটা ছিল যে হে মহামানব শেষ নবী, আপনার আগমনের কথা আমি আসমানি কিতাব থেকে জেনেছি, যদি আপনাকে পাইতাম তাহলে আপনার পা আমি ধোয়াই দিতাম, আপনার সামনে আমি আত্মসমর্পণ করে আপনার ধর্ম আমি গ্রহণ করতাম, সুতরাং আপনি হাসরের ময়দানে আমার জন্য সুপারিশ করেন। এভাবে আবেগপূর্ণ চিঠি 1000 বছর আগে তুব্বি আউয়াল হিমিয়ারি লিখে যান। এই চিঠি ওই যে বাড়ি মদিনায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বংশধর, ওই বাড়িতে চিঠিটা সংরক্ষিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যান, মদিনায় যে উটনীর উপর আল্লাহ রাসূল যাচ্ছিলেন, মদিনায় যাওয়ার পর মদিনাবাসী সবাই চাচ্ছিলেন যে আল্লাহ রাসূল আমার বাড়ির মেহমান হোক, আল্লাহ রাসূল আমার বাড়ির মেহমান হোক, আমার বাড়িতে উঠুক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটনীটা ব্যবহার করতেন, এই উটনীটার একটা বৈশিষ্ট্য এটা ছিল, এই উটনীটা যে জায়গায় থামতেন আল্লাহ রাসূল বলতেন এ নিজে থামি নাই, আল্লাহ তাআলাকে থামাই দিয়েছে। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূলের উটনী এই হুদাইবিয়ার জায়গায় এসে থেমে গিয়েছিল, সাহাবা একরাম গুতা মারছিল, ওঠ। আল্লাহ রাসূল বললেন যে না, একে তোমরা হাঁকায়ও না, একে আটকায় রাখছে ওই সত্তা যে সত্তা আসহাবে ফিল হস্তি বাহিনীকে আটকাইছিল, হাতি বাহিনীকে যে সত্তা আটকাইছিল সেই সত্তা আটকাইছে, একদম আর হাঁকায়ও না। আল্লাহ রসুলের উটনি যখন হিজরতের সময় মদিনায় নিলেন, তখন আল্লাহ রসুল সাহাবা একরামকে বলে দিলেন আমার উট যে জায়গায় যে থামবে সে জায়গায় আমার গন্তব্য, তোমরা আমার উটের উপর হস্তক্ষেপ করে না, উটকে থামায়ও না, উটকে যেতে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উটনি মুবারক আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই তুব্বি আউয়াল হিমিয়ারির বানানো বাড়ির সামনে গিয়ে যে থেমে যায়। আমার পরে উট থামার অর্থ হলো উট দাঁড়ানোর থেকে বসে যায়, তখন যাত্রীরা সহজে নামতে পারে। আল্লাহ রাসূল নামলেন, নামানোর পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দুইতলা বাড়ি, এই বাড়ির ভিতরে আল্লাহ রাসূলকে বসতে জায়গা দেওয়া হলো। জায়গা দেওয়ার পর যখন নাস্তা আনা হচ্ছে, আপ্যায়ন করা হচ্ছে, মেহমানদারি করা হচ্ছে, তখন লাইলা নামক এক খাদেমা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় কোনো মাধ্যমে জেনেছিলেন, জিব্রাইলের মাধ্যমে হোক বা কোনো মাধ্যমে জেনেছিলেন, তখন ওই খাদেমাকে বলছিলেন যে তুব্বি আউয়ালের চিঠি কই, সেই চিঠি আমাকে দিয়ে দাও। 1000 বছর আগের চিঠি ঘটনা হচ্ছে, যদি একটা জিনিস বোঝানোর জন্য বলেছি যে ইহুদিরা এত বছর আগে না, ইহুদিরা তার পরে, কিন্তু আগে পরে যার হোক না কেন, এই ইহুদিরা তুব্বি আউয়াল হিমিয়ারি যেমন 1000 বছর আগের থেকে জানে, ইহুদিরা 100 ভাগ জানতো যে শেষ নবীর আগমন কোথায় কিভাবে হবে, কিন্তু আসমানি কিতাবের কিছু তারা গোপন করত আর কিছু তারা মানুষকে জানাতো। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে বললেন উতু নসীবাম মিনাল কিতাব, কিতাবের কিছু অংশ এদেরকে দেওয়া হয়েছে আর কিছু অংশ এরা গোপন করে নষ্ট করে দিয়েছে। ইহুদিদের ষড়যন্ত্র সম্পর্কে জানাচ্ছেন আল্লাহ তাআলা, ইহুদির আগের থেকে জানতো যে শেষ নবী কোথায় হবে কিভাবে হবে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মানুষ কষ্ট দিয়েছে তন্মধ্যে ইহুদিরা বেশি কষ্ট দিয়েছে। এখনো মুসলমানের শত্রু যারা বেশি, ইহুদিদের আক্রমণ বেশি। উদাহরণ দিলে বুঝে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন ফাইবারের এক মহিলা, এক মহিলা দাওয়াত করলেন। স্বাভাবিকভাবে দাওয়াত গ্রহণ করা, ইসালে সব যদি না হয়, কোনো বিনিময়ের খানা যদি না হয়, সুন্নাতের মহব্বতের খানা যদি হয়, সত্যিকারের মহব্বত সেটা সুন্নাত, সে দাওয়াত গ্রহণ করা সুন্নাত। আর বিনিময়ের খানা যেগুলো, এই দাওয়াত গ্রহণ করা সুন্নাত না। আল্লাহ রসুলকে মহব্বতের সাথে যখন দাওয়াত করছে, আল্লাহ রসুল গেছেন বুঝছেন স্বাভাবিকভাবে। কিন্তু সেই খাসির যে গোশ দেওয়া হয়েছিল, গোশে বিষ মাথায় দিয়েছিল ইহুদিরা। উদ্দেশ্য ছিল যে এই মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় দিবে না। আউযুবিল্লাহ, যখন আল্লাহ রাসূল ওই খাসির গোশত মুখে দিতেন, এক লুকমা খেয়ে ফেলতেন, দ্বিতীয় লুকমা যখন মুখে দিবেন, দুইটা ব্যাখ্যা পাওয়া যায়। একটা ব্যাখ্যা পাওয়া যায় ওই খাসির গোশতের থেকে জবান আসছিল, তার ভাষা খুলে গিয়েছিল, সে বলতেছিল হে আল্লাহর নবী আপনি আমাকে খায়েন, আমার ভিতরে বিষ মাখানো আছে। আর একটা বর্ণনা আছে যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলেন হে নবী আপনি খায়েন, এর মধ্যে বিষ মাখানো আছে। কিন্তু একটা লুকমা যে খাইলেন, ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ রাসূল সোমবারে ইন্তেকাল করলেন, অসুস্থ হয়েছিলেন বুধবারে, বুধবারের পরে সোমবারের পরে সোমবারে আল্লাহ রাসূল ইন্তেকাল করতেছেন। এই যে লম্বা 13 দিনের মতো সময়, এই যে কয়দিনের মতো সময়, এই কয়দিন আল্লাহ রাসূলের বিষক্রিয়া শরীরের মধ্যে এত বেশি উঠছিল, আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা ওই খয়বারের বিষক্রিয়া এখন আমার শরীরে জাগ্রত হয়েছে। হাদিসের ব্যাখ্যা আছে যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেছে ওই খাইবারের বিষক্রিয়া। একটা উদাহরণ, আরো উদাহরণ দিই। খাইবারের ইহুদি, ইহুদিদের অবস্থান ছিল খাইবারে। খাইবারের ইহুদিদের একটা ষড়যন্ত্র, আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছেন সালিসের জন্য, দুই পক্ষের সালিস। একটা দেওয়ালে আল্লাহ রাসূলকে বসতে দিয়েছেন, দেওয়ালের পাশে, দেওয়ালের পাশে বসতে দিয়ে দেওয়ালের উপরে বড় একটা পাথর রাখা। উদ্দেশ্য হলো খাইবারের যে জায়গা জমিগুলো ছিল সেই জায়গা জমি ছিল মুসলমানদের। খাইবার জয় হওয়ার পর সে জায়গাগুলো মুসলমানদের হাতে আসলে খাইবার ওয়ালাদেরকে ইহুদিদেরকে চাষাবাদ করার জন্য দিয়েছিলেন, সে জায়গার থেকে আংশিক ফসল দিতে হবে। আমাদের গ্রামগঞ্জে যেভাবে জায়গা জমি বরকত চাষের জন্য দেওয়া হয়, তাই খাইবারের ইহুদিরা মনে করলো যে এই জমি চাষাবাদ করিয়া আমরা, তারা শুধু বছরে এক দুইবার এসে ফসল নিয়ে যায়, সুতরাং এটা এইভাবে মাপমারি চলবে কেন? একবার তো মুহাম্মাদের দুনিয়া থেকে বিদায় দিলেই শেষ, আর কোনো কিছু নিতে আসতে পারবে না। এই ষড়যন্ত্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে দেওয়ালের পাশে বসায় পিছন দিক থেকে পাথরটা ধাক্কা দিবে। এমন সময় জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ রাসূল কাছে বলেন, আল্লাহ রাসূল আপনি তাড়াতাড়ি উঠেন, এই জায়গা থেকে উপরে পাথর আছে, এই পাথর ফেললে আপনাকে ফেলে আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করতে। ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধে ইহুদিরা মুনাফিক সেজে সাহাবায়ে কেরামের সাথে ছিলেন, ছিল, কিন্তু পরবর্তীতে যুদ্ধের আগ মুহূর্তে ইসলাম দিয়ে চলে গেছে। দ্বিতীয় যুদ্ধের নাম উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধে আবু সুফিয়ান মক্কা থেকে 1000 সৈন্যবাহিনী নিয়ে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্যবাহিনী নিয়ে গেলেন, আল্লাহ রসুল মদিনা থেকে 1,000 সৈন্য মাত্র। 1,000 সৈন্যের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার, ইহুদির বাচ্চা, এ 300 মুনাফিকে ঢুকালো সৈন্য হিসাবে। ঢুকায় তার মত ছিল যে আমরা মদিনা থেকে বের হব না, আমরা মদিনায় শহরে থেকেই যুদ্ধ করব। কিন্তু মাসওয়ারা হলো, সিদ্ধান্ত হলো মদিনার বাহিরে যে যুদ্ধ করতে হবে। যখন মদিনা থেকে বের হয়ে কিছু দূর গেছে, এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইহুদি মুনাফিক, সে কয় এই জায়গা থেকে বের হওয়ার অর্থ তো হত্যা, আমাদের জীবন শেষ, আমরা মারা যাবো, সুতরাং আমরা এই যুদ্ধে যাবো না, তোমরা যাবো। 300 মুনাফিক ইহুদিরা ফিরে আসে। ইসলামে যতগুলো যুদ্ধে সাময়িক ভাবে সাহাবায়ে কেরামের পরাজয় হয়েছে, সব যুদ্ধ হয়েছে মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে, যারা মূলত ইহুদি ছিল। ইসলামের লেবাসে বলি, ইসলামের স্পষ্ট শত্রু বলি, অস্পষ্ট শত্রু বলি, ইহুদিরা ইসলামের ক্ষতি বেশি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা ছিল খাইবারে। এই খাইবারের জায়গা হলে আব্দুল্লাহ ইবনে ওমর দেখতে গিয়েছিলেন খাইবারের জায়গা। ইহুদিরা আব্দুল্লাহ ইবনে ওমরকে ছাদ থেকে ফেলে দিয়ে হাত ভাঙিয়ে ফেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনলেন যে ইহুদিরা আবার গাদ্দারি করতেছে, ইহুদিদেরকে খাইবার থেকে বের করে দিলেন। খাইবার থেকে বের হয়ে গেল, মদিনায় ঢুকতে পারবে না, মক্কায় ঢুকতে পারবে না। পরে কি করবে? অনেক পরে এসে আল্লাহ রাসূলের লাশ মোবারক চুরি করার জন্য চেষ্টা করবে ইহুদির বাচ্চা দুটা। জানি আমরা খুব সংক্ষেপে বলি, বাস্তব ঘটনা। দুই দরবেশ সারাদিন ধরে তারা তাদের ছোট্ট একটা তাঁবুর মতো গিয়ে এসে থেকে ইবাদত বন্দেগি করে, সমাজের কারোর সাথে কিছু করে না, মানুষের দান সৎকার করে, কারোর কোনো কিছু খায় না, সারাদিন ধরে ইবাদত করে, রাত্রেও ইবাদত করে, চোখ লাল ইবাদত করতে করতে। তখনকার যুগের বাচ্চা, তখনকার যুগের বাচ্চা সে ছিল আপনার মদিনায় না, অন্য যুগের বাচ্চাকে স্বপ্ন দেখাচ্ছে, স্বপ্নে দেখাচ্ছে যে এই দুইজনের থেকে আমাকে রক্ষা করো, আল্লাহ রাসূল স্বপ্নে দেখাচ্ছে। এখনো যারা সত্যিকারে দিনের ধারক বাহক, সত্যিকারে খাদেম হয়, আল্লাহ রসুলের সাথে যাদের সম্পর্ক হয়, এদের সাথে আল্লাহ রসুল স্বপ্ন থেকে সাক্ষাৎ করে করে এদেরকে সাহায্য করেন। এখনো বহুত আল্লাহ বলা বুজুর্গ আছে, এই দাওয়াত তবলিগের কথা বলি, দারুল উলুম দেওবন্দের কথা বলি, যত ভালো ভালো জিনিস আছে সকলের ক্ষেত্রে আল্লাহ রসুলের স্বপ্ন থেকে এদেরকে সাহায্য করছে। ইলিয়াস রহমতুল্লাহ আলীকে আল্লাহ রসুলের স্বপ্ন থেকে বলেছিলেন, ইলিয়াস তুমি যাও হিন্দুস্তানে যে দিনের কাজ করো, তোমার দ্বারা কাজ নেওয়া হবে, যে ওসিলা দাওয়াত তবলিগের এত বড় কাজ হয়েছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলের স্বপ্নযোগে ডাক দিয়ে গেছিলেন দেওবন্দ মাদ্রাসা, যে এই জায়গা তুমি কি করো, মাদ্রাসা করো, এবং আল্লাহ রাসূল হাতে করে দুধ পান করাইছিলেন। আল্লাহ রাসূল এই সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে, যাদের সাথে সম্পর্ক তাদেরকে সাহায্য করেন, এবং যাদের সাথে যোগাযোগ করা দরকার স্বপ্নযোগে আল্লাহ রাসূল এদের সাথে আল্লাহর পক্ষ থেকে অনুমতি দিয়ে যোগাযোগ করে। এমন একটা সময় বাচ্চাকে আল্লাহ রাসূল স্বপ্নে দেখাচ্ছে, ওই তুই ইহুদি থেকে আমাকে রক্ষা করো। বাচ্চা বোঝে না, বাচ্চা আসলেন মদিনায়, মদিনায় আসার পর মানুষের সাথে আলোচনা করলেন, কোনো উপায় নাই, এই দুই ব্যক্তির কেউ চেনে না। বাচ্চা যে দুই ব্যক্তির বিবরণ বলে বাচ্চা সবাইকে দাওয়াত দিলেন, সবাই আজকে বাচ্চার দরবারে এসে আপ্যায়ন গ্রহণ করবে, খানা খাবে, সবাই এসে খানা খেয়ে যাচ্ছে। কিন্তু ওই দুই লোক, স্বপ্নে দুই যে লোকের চেহারা দেখতে এই দুই লোক পায় না। মানে বাচ্চা লোক পাঠালেন, আর কেউ বাকি আছে কিনা, তা হ্যাঁ আছে, অমুক জায়গাটা তাঁবু আছে, সেই তাঁবুর মধ্যে দুজন ইবাদতকারী দরবেশ থাকে। বাচ্চা হুকুম দিয়ে আনা হলো, আনার পরে বাচ্চার স্বপ্নে যে দুজন লোক, ওই দুজন লোক স্বপ্নে দেখা দুজন লোক। বাচ্চা জিজ্ঞেস করলেন, তোমরা আসনি কেন? তারা খুব বাহ্যিকভাবে দরবেশগিরি দেখালো। এক কথায় দুই কথায় বাচ্চা এদের অবস্থা দেখে বুঝতে পারে না যে আল্লাহ রাসূল কেন এদের থেকে পানা চাচ্ছে। তখন বাচ্চা লোক পাঠালো, এরা যে জায়গায় অবস্থান করে সে জায়গা যাও। এসে দেখলো যে এদের তাঁবুর মধ্যে আছে সুড়ঙ্গের মুখ। যুদ্ধের জন্য যেমন আর্মিরা সৈনিকরা সুড়ঙ্গ খোঁজে, সুড়ঙ্গের মুখ হলো এদের তাঁবুর মধ্যে। সারা রাত ধরে অল্প অল্প করে মাটি উঠায় এনে মাটি অনেক দূরে দূরে দিয়ে আসে, আর যে জায়গায় ওরা থাকে ওর উপরে একটা শক্ত একটা কাঠ দেওয়া, কাঠটা সরাই ভিতরে ঢুকে আল্লাহ রাসূলের লাশ মোবারক চুরি করে আনার জন্য চেষ্টা করতে। লাশটা চুরি করে আনতে পারলেই পরে তারা চ্যালেঞ্জ দিতে, এভাবে যাও তোমাদের নবী কোথায়, তোমাদের নবীর লাশ তো নাই, যদি সে সত্য নবী হইতো তাহলে তার লাশ এ জায়গা থাকতো, তার লাশ তো নাই এ জায়গায়। ইহুদিদের ষড়যন্ত্র বোঝাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা, এবং আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে তাদেরকে আমি কিছু আসমানি কিতাব দিয়েছি, এরা নিজেরা গোমরাহি করিত করেছে, এবং এরাও চায় যে আপনার হে উম্মতে মুহাম্মাদি তোমরাও গোমরাহ হও। এই ইহুদিরা এটাই চায়, যত গুনার কাজ, যত বেহায়া করার কাজ খ্রিস্টান আর নাসারা আমাদের দেশে আমদানি করতেছে। বেহায়াপনা বলবেন, উলঙ্গপনা বলবেন, অশ্লীলতা বলবেন, এদের আমদানি যদি বন্ধ হয়ে যায় তাহলে দুনিয়ার মুসলমান ইমান আমলের সাথে নিরাপদে থাকবে, ইমান আমলের সাথে নিরাপদে থাকবে। যত উলঙ্গপনা সব এহুদি নাসারাদের উপায়। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বললেন, ওয়াল্লাহু আ'লামু বিআ'দাইকুম, আল্লাহ তাআলা কিন্তু জানেন তোমাদের শত্রুকে। আমরা অনেক সময় অনেকে মনে করি সে আমরা শত্রু বলতেছে, আসলে শত্রু না, সে আমার বন্ধু। কিন্তু আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে সতর্ক করতেছেন যে তোমাদের শত্রুকে আমি আল্লাহ ভালো জানি, আমি যে তোমাদেরকে বলে দিলাম ইহুদিরা তোমাদের শত্রু, তোমাদেরকে গোমরাহ করতে চায়, তোমরা ইহুদিদেরকে গোমরাহকারী হিসেবে শত্রু হিসেবে গ্রহণ করো, এদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। তবে হ্যাঁ, ইহুদিদেরকে তোমরা যদি শত্রু হিসেবে গ্রহণ করো, তোমাদের ভয় লাগবে যে আমাদেরকে কি কে সাহায্য করবে। আল্লাহ তাআলা আদের পরে অংশে বললেন, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা, আল্লাহ তাআলা অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আবার শেষ অংশে বলে দেন, ওয়াকাফা বিল্লাহি নাসিবা, সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। কারণ ইসলামের যুদ্ধের কথা বলি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের সময় ইহুদিরা শিয়া মুতাযিলি কত ধরনের গোমরাহী দল আবিষ্কার করেছে। এখনো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এলাকা থেকে শুনেছি, এক ব্যক্তি 40 বছর ইমামতি করে যাওয়ার পর শেষকালে যাওয়ার সময় বলে গেছে যে, ভাই আমি ইহুদিদের থেকে দালাল আসছিলাম দেওবন্দ মাদ্রাসা জরিপ করার জন্য, তোমরা 40 বছরের নামাজ আবার পুনরায় পড়ে নিও। ইহুদির বাচ্চা ইসলামের যে সমস্ত মূল মূল কাজগুলো আছে, এই কাজগুলো হয় সরাসরি ইহুদিরা ঢুকে এর মধ্যে ফেতনা সৃষ্টি করে, না হলে ইন্ধন দিয়ে ফেতনা সৃষ্টি করে, না হলে টাকা দিয়ে লোক খরিদ করায় এরপরে ফেতনা সৃষ্টি করে। আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ থেকে যদি উম্মত সরে যায়, তাহলে ইহুদিরা এই উম্মতকে খুব সহজেই গোমরাহ করতে পারে। আমরা শহরে থাকি, আমরা শহরের মানুষ জানি না, গ্রামের এলাকায় যদি যাই, একেবারে প্রত্যন্ত এলাকা, এ সমস্ত এলাকায় টাকার বিনিময়ে খ্রিস্টান বানায়, টাকার বিনিময়ে ইহুদি বানায়, এবং স্কুলগুলো এমন এমন স্কুল করছে, স্কুলের শুরুতেই আমরা যেমন সঙ্গীত পাঠকার স্কুলগুলোতে, স্কুলের শুরুতেই এমন কিছু শিক্ষা দেওয়া হয় যে শিক্ষাতে আল্লাহ তাআলা নাই, আল্লাহ এবং ঈসা আলাইহিসসালাম, মারিয়াম আলাইহিসসালাম আল্লাহ তাআলার স্ত্রী, ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার সন্তান, এমন কিছু শিক্ষা দিয়ে বাচ্চাদেরকে লেখাপড়া শুরু করায়। কারণ এরা জানে যে মুসলমানের ভিতর থেকে যদি ঈমানটাকে হরণ করা যায়, ঈমানটা যদি গোড়া থেকে কেটে দেওয়া যায়, তাহলে এই মুসলমানকে সহজেই দুর্বল করা যায়। আমাদের এই দুটো আয়াত থেকে শিক্ষণীয় হলো, সবচেয়ে বড় শিক্ষণীয় হলো, ইহুদি নাসারা কোনো অবস্থায় আমাদের বন্ধু না। এদের অনুসরণ করা, এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা আল্লাহ তাআলার হুকুমের সম্পূর্ণ উল্টা, অমান্য। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন যে তোমাদের শত্রু সম্পর্কে আমি ভালো করে জানি, এরা তোমাদের শত্রু, এদেরকে শত্রু হিসেবে গ্রহণ করো। ইহুদি নাসারার দেশ বলি, ইহুদি নাসারাদের বলি, ইহুদি নাসারার যে কোনো উৎপাদন পর্যন্ত, যে কোনো পণ্য পর্যন্ত আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা বলেন, ইহুদি নাসারাদের পণ্য তোমরা ব্যবহার করবে না। অনেক আল্লাহওয়ালা বুজুর্গ আছেন, এরা ইহুদি নাসারার উৎপাদিত পণ্য ব্যবহার করে না। কারণ এরা জানে যে এই পণ্য থেকে যে লাভ হবে, সে লাভ দিয়ে মুসলমানদের উপর আক্রমণ করবে টাকা দিয়ে। আমাদের একটা স্বভাব হলো এটা যে আমরা মানুষের স্বাভাবিকভাবে আপন ভাই, ভাইয়ের সাথে অনেক সময় মিষ্টি কথা বলে না, কিন্তু অপরিচিত একজন মানুষ যদি মিষ্টি কথা বলে, তার সাথে খুব বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। তার সাথে যতই বন্ধুত্ব হোক না কেন, সে আমার আপন ভাই না। আমার ভাইয়ের সাথে যতই তিক্ততা হোক না কেন, সে আমার আপন ভাই, সে আমার বিপদে সাহায্য করবে। ইহুদি নাসারা যতই আমার সাথে মিষ্টি আচরণ করুক না কেন, সে আমার আপন না, সে আমার পর। আমার মুসলমান ভাই যতই আমার সাথে খারাপ ব্যবহার করুক না কেন, সে আমার আপন ভাইয়ের মতো, সে বিপদে আমাকে সাহায্য করবে। এই বুদ্ধি যদি একজন মানুষের মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ এই মানুষ কখনো ইহুদি নাসারা দ্বারা ধোকা খায় গোমরা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহুদি নাসারাকে শত্রু হিসেবে গ্রহণ করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন এক, মনে করেন একটি প্রতিষ্ঠানের 70 জন লোক আছে, এই 70 জনকে এক ব্যক্তি দাওয়াত করিল, 70 জন খাওয়ার মতো যা লাগে সব কিছু কিনে দিলেন, এই 70 জন থেকে যদি কিছু লোককে খাবার খাওয়াইলাম না, এতে আমার হক আদায় হইল কিনা, নাকি দুর্নীতি করিলাম, এই প্রতিষ্ঠানের মালিকের তাহা কি তদারকি, তাহা কি তাহকিক করার দরকার ছিল কিনা, যে সবাই খেয়েছে কিনা বুঝে বললে ভালো হয়। দুইটা অবস্থা, একটা হলো আমার কাছে পাওনা, আর একটা হলো আমি কাউকে আপ্যায়ন করব। আমার কাছে যে টাকা পাবে, 70 জন লোক যদি আমার কাছে টাকা পায়, তাহলে আমি যদি কাউকে দায়িত্ব দিই যে ভাই তুমি আমার পক্ষ থেকে 70 জনের টাকাটা পরিশোধ করে দিয়ে আসো, তাহলে আমার তাহকিক করা দরকার যে আমার পাওনাটা শোধ হলো কিনা। তারা যে আমার কাছে টাকা পাইছে সেই টাকাটা আমি শোধ করতে পারলাম কিনা এটা আমার দায়িত্ব ছিল। কিন্তু স্বেচ্ছায় যে দান আমি করি, আপ্যায়ন হোক যে কোনো কিছু হোক, সেগুলোর ক্ষেত্রে যদি আমি একজনের কাছে দায়িত্ব দিয়ে দিই, দায়িত্ব দেওয়ার পর সে যদি এটাকে খেয়াল করে তার মূল গুণাগার সে হবে, এটাকে আমি গুণাগার না। তবে হ্যাঁ, আমি যদি সম্ভব হয় তাহলে সেটা যাচাই করে দেখা দরকার ছিল, তাকি করে দেখা দরকার ছিল যে আমার আপ্যায়নটা যথাযথ ভাবে গেছে কিনা। কিন্তু আপ্যায়ন যদি উপযুক্ত খাতে না যায় তাহলে আমি মূল দায়িত্ব না, মূল গোনাগার না, কারণ এটা আমার উপর ওয়াজেব ফরজ কিছু ছিল না। আমার পাওনাটা যদি আমি না দিতাম তাহলে আমার উপর গোনাগার ছিল। যারা এগুলো দুর্নীতি করবে বা 70 জনের খাবার এনে 70 জনকে দিবে না সে গোনাগার হবে, যে মূলত দিয়েছে সে কি হবে না, গোনাগার হবে না। প্রশ্ন, একটি মসজিদে জামাতে গেছি, এই মসজিদে এতাহাতি ইমাম সাহেব, তাহার পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা বুঝায় বললে ভালো হয়। ইতাহাতি ইমাম সাহেব যদি যার ইতাহাত করে তার ভুলগুলোকে যদি ভুল হিসাবে না মনে করে হক কথা মনে করে, সাহাবা একরামের ভুল উনি এটাকে ভুল ধরাপ্তি মনে করে না, খারাপ মনে করে না, নবীদের ভুল নিয়ে আলোচনা করা বা নবীরা ভুল করেছে এটা নিয়ে উনি কি মনে করে না, ভুল মনে করে না, এই বিশ্বাসে যদি একই বিশ্বাসে বিশ্বাসী হয়ে থাকে তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। আর যদি অন্তরের টান, মহব্বতের টান, দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল সেই সম্পর্কের কারণে অনুসরণ করে ঠিক আছে, কিন্তু ওই ভুলগুলো উনি ভুল হিসাবে স্বীকার করে না, এগুলো ভুল ভুলই আছে, তাহলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া জায়েজ হবে। আবার কোন কোন ইমামকে দেখা যায় ওলামাদের সাথেও থাকে, এতাহাতের সাথেও থাকে, বুঝায় বললে ভালো হয়, এতাহাতের সাথে থাকে হয় তাদের হেদায়ত করার জন্য। এক কোম্পানির সদস্যরা বলিলেন যে প্রতি বছরের কিছু টাকা ইনক্রিমেন্ট দিবে, এখন দেয় না, এদেরকে আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন, বুঝায় বললে ভালো হয়। ইনক্রিমেন্ট এটা ওয়াদা, ওয়াদা দিয়ে যদি ওয়াদা রক্ষা না করে ওয়াদা খেলাফের গুনাহ হবে, কিন্তু টাকা যে পাবেন এমন না, ওয়াদা দিয়েছে যে ইনক্রিমেন্ট দেওয়া হবে 1 বছর পর বা 10% একটা বিল দেওয়া, সে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফের গুনাহ হবে। যদি আগের থেকে ফিক্সড করে দেয় যে আগামী জানুয়ারিতে তোমার 10% ইনক্রিমেন্ট দেয়াই হবে, আর ওই সময় যদি টাকাটা না দেয় তাহলে সে টাকা হক নষ্ট করার গুনাহ হবে। আর যদি ইনক্রিমেন্ট দিবে একটা আশ্বাস দিয়েছে, কত টাকা কি টাকা কিভাবে দিবে এটা বলি নাই, তাহলে এই শুধু এই আশ্বাস দিয়ে থাকে তাহলে ওয়াদা খেলাফের গুনাহ হবে। সুদ ঘুষের টাকা দিয়ে 6 তলা বাড়ি করিলাম, এখন আমি তকলিফ করি, লম্বা জুব্বা পরি, বছরের পর বছর হজ করি, এখন আমার হজ হইল কিনা বুঝে বললে ভালো হয়। না, এটার কারণে তকলিফকে দোষ দেওয়া, হজকে দোষ দেওয়া অসুবিধা, আমাদের সমাজে এগুলোর কারণে তকলিফকে দোষ দেয় আর হজকে দোষ দেয়, ব্যক্তিরে দোষ দিতে হবে। মসজিদে চোর আসে না, মসজিদে যে মুসল্লি নামাজ পড়তে আসে, আর চোর মুসল্লি সাইডে আসে, মসজিদে চোর আসছে এ কথা বলা যায় না। অর্থাৎ একথা বোঝাতে চাচ্ছি যে নির্দিষ্ট এক দুজন ব্যক্তির লেনদেন খারাপ, এখন সেই ব্যক্তি দিনের কোন একটা মাধ্যমে দিনদার হয়ে এখন ওই ব্যক্তি কাছে, তাহলে ওই ব্যক্তিতে যদি নামাজ নাই পড়তো তাহলে তো আরো বেশি মারাত্মক হতো। ওই ব্যক্তি ওইটুক থেকে যে নামাজ কালাম পড়তেছে এটা তো আপনার একটা ভালো দিক দেখা দরকার, 1 নম্বর। 2 নম্বর হলো ওই ব্যক্তির যে ভুলগুলো আছে সে ভুলগুলো হয়তো কোনো এক সময় আল্লাহ তাআলা উপলব্ধি দিলে, অনুভূতি দিলে, সেই ভুলগুলো স্বীকার করে তওবা করে এই ঋণ শোধ হওয়ার জন্য সে কি করবে, চেষ্টা করবে। এই জন্য তো এই ব্যক্তিকে এখন খারাপ মনে করা, যা এই ব্যক্তি যে কাজটা করছে সেটা খারাপ করা, এটা খুব মারাত্মক ভুল। তার কথা হলো ব্যক্তির কারণে কোনো গোষ্ঠীকে দোষ দেওয়া এটা বড় বড় মারাত্মক, হুজুররা খারাপ, তবলিগ খারাপ, পীর মুরিদি খারাপ, অমুক খারাপ, যারা হজ বেশি বেশি হজে যায় এরা খারাপ, এটা খুব মারাত্মক কথা, কারণ এক দুজনের জন্য মূল কাজটা কখনো খারাপ হয় না। তা যে ব্যক্তি এমন করেছে ওই ব্যক্তি যদি এখন সে অনুভূতি থাকে যে আমি দুর্নীতি করেছি জীবনে, আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আমি শোধ এই ঋণ শোধ হওয়ার জন্য চেষ্টা করতেছি, তাহলে আলহামদুলিল্লাহ তার তো ভালো কপাল। আর যদি এমন হয় যে না, আমি সারা জীবন যা করছি 6 তলা বিল্ডিং দুর্নীতির টাকা দিয়ে করছি, এখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি জীবনে সবগুলো মাফ হয়ে গেছে, এটা যদি আমি বুঝি তাহলে ওই ব্যক্তি ভুলের মধ্যে আসে। আমি ইসলামের বিষয়াদি জানার জন্য কোন ইমাম হুজুরের কাছে গেলাম, তার কাছে মুরিদ হওয়া লাগবে কেন, বুঝায় বললে ভালো হয়। মুরিদ হইতে হয় মাসলা মাসালা জানার জন্য না, মুরিদ হইতে হয় ওই যে আজকে শুরুতে যে উদাহরণ দিলাম, মেয়াসার পারদের সাথে সংঘর্ষ করার জন্য। আপনি জরিপ করে দেখবেন, 10 জন মানুষ, 10 জন যে মুরিদ হই নাই এমন 10 জন আনেন, আর যে 10 জন মুরিদ হয়েছে এমন 10 জন আনেন, 10 জনকে দুই পাশে রাখে আপনি জরিপ করেন, এই 10 জন যারা মুরিদ হই নাই তাদের আমল, আর যারা মুরিদ হয়ে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের হক্কারি কোনো বুজুর্গের থেকে উজিফা নিয়ে উজিফা করে তাদের 10 জনকে দেখেন, আসমান আর জমিন ব্যবধান পাবে, আসমান আর জমিন ব্যবধান পাবে। কারণ হলো আল্লাহওয়ালা, আর সহজে বলি, সরাসরি কোরআন হাদিস মানুষকে হেদায়ত দিতে পারে না। এই কোরআনের দাম যে কয় টাকাই হোক না কেন, আপনি যদি 100টা কোরআন শরীফ কিনে আপনার ঘরের মধ্যে থন, তাহলে এই কোরআন শরীফ আপনার হেদায়ত দিতে পারবে না। বুখারি শরীফ কিনে, মুসলিম শরীফ কিনে, সব হাদিসের কিতাব কিনে আপনি আপনার আলমারিতে সুন্দর করে সাজায় রাখছেন, এই কিতাব আপনাকে হেদায়ত দিতে পারবে না। হেদায়তের জন্য কি, হেদায়ত প্রাপ্ত বা হেদায়তের পথে চলে এমন একজন মানুষের সাথে আপনার সম্পর্ক করতে হবে, উঠা বসা করতে হবে, মহব্বত করতে হবে। এই উঠা বসা মহব্বত করলেই ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেদায়ত দিবেন। এই যে একটা সম্পর্ক, এই যে একটা অনুসরণ, এই যে একটা মহব্বত হয়, সে মহব্বত সাধারণত পীর মুরিদের মাধ্যমে গভীর সম্পর্ক হয়, পীর মুরিদের মাধ্যমে গভীর সম্পর্ক হয়। আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা এটা বাস্তবিক করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করার জন্য, গুনাহ ছাড়া এবং নেক আমল করার জন্য অনেক সাহাবীকে বারবার বায়াত করেছেন। এই বায়াত হিসাবে একজন ওস্তাদ, একজন মুরব্বী ধরার জন্যই যে কোনো ব্যক্তির কাছে মুরিদ হইতে হয়। মাতলা মাসাইল শিকারের জন্য মুরিদ হওয়ার কোনো দরকার নেই, কেননা পিসাহেবরা এই সমস্ত মাতলা মাসাইল নিয়ে অনেক সময় জানেনও না, আলোচনাও করে না। মাতলা মাসাইল জানলে সে মুক্তি পাবে। পিসাহেব হলো তার সাথে আপনি উঠা বসা করলে, তার আমল থেকে আমল নিলে, তার সাথে বসলে আপনার ভিতরে আমল করার আগ্রহ তৈরি হবে, এই আগ্রহ দিয়ে আপনি সামনে চলতে পারবেন। এই জন্য হলো আল্লাহওয়ালা বুজুর্গদেরকে ধরতে হয়। তবে আমাদের সমাজে বাংলা ভাষায় একটা কথা বলে, চুন খায় গাল পড়লে দই দেখলে ভয় পায়, চুন খায় গাল পড়ছে। আমরা পীর বুঝি সম্পূর্ণ ক্লিন শেভ, ছাগল গরু পীর সাহেবের জায়গা যাবে, ওরস হবে, পীর সাহেবের সাথে মুসাফা করতে গেলে টাকা পয়সা দিতে হবে, পীর সাহেবের সাথে হাতিয়া দোব দিতে হবে, পীর সাহেবের সিজদা দিতে হবে, পীর সাহেবের কাছে ছেলে চাইতে হবে, পীর সাহেবের কাছে চাকরি চাইতে হবে, এবং বাবার কাছে গেলে এই হয়, এই যেগুলো কত কথা এগুলো সেরে। তবে আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে আমার সম্পর্ক হলে আল্লাহ তাআলা আমাকে কোনো না কোনো ভাবে উপকৃত করবে, এটা ঠিক, কোনো না কোনো উপকৃত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমার কোনো বুজুর্গের সাথে তুমি বিয়াদবি করে না। আল্লাহ রাসূল দোয়া করতেন, ইয়া আল্লাহ যাদেরকে আপনি ভালোবাসেন তাদের ভালোবাসা আপনি আমার অন্তরে ঢেলে দেন, যাদেরকে আপনি ভালোবাসেন তাদের ভালোবাসা আমার অন্তরে ঢেলে দেন। তা যে সত্যিকারে আল্লাহওয়ালা বুজুর্গ পীর মুরিদি সহিভাবে যে করে, সে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য চেষ্টা করতেছে, সে অন্য মানুষের তুলনায় হয়তো একটু আল্লাহর কাছে একটু প্রিয়, আর একজন তার চাইতে নিম্নমানের মানুষ তার সাথে সম্পর্ক করবে, এই জন্য তার সাথে উঠা বসা, তার আমল আখলাক বজিফা দিয়ে সেও তার মতো আল্লাহর দিকে যাওয়ার চেষ্টা করবে। তার নিজস্ব কোনো ক্ষমতা নাই, সেও তো হাসরের ময়দানে নিজের নিয়ে বিক্রি করবে, ইয়ানব্দি ইয়ানব্দি বলবে। এই হলো মূলত সহি ব্যাখ্যা। আর আমাদের সমাজে আমরা মনে করি পীর ধরতি মানে সাতক্ষণ মা, এখন আমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হয়েছে, বাবা তো আছেই, আমার বিশ্বাস তো আছে, এটা হলো শেরেক, মারাত্মক শেরেক। দাওয়াত তবলিগ পীর মুরিদের মাধ্যমে আসছে, দেওবন্দ মাদ্রাসা পীর মুরিদের মাধ্যমে আসছে, এটা যদি কেউ ইতিহাস জানে তার জন্য সহজ স্পষ্ট। ইলিয়াস রহমতুল্লাহ আলী, খলিল আহমদ সানন্দ রহমতুল্লাহ আলী কি ছিলেন, বায়াত হয়েছিলেন, গাঙ্গুই রহমতুল্লাহ কাছে বায়াত হয়েছিলেন, শেখ জাকারি রহমতুল্লাহ আলী মানুষকে কি উঠতেন বায়াত করতেন, ইউসুফজি রহমতুল্লাহ আলী মানুষদেরকে বায়াত করতেন, হজরত মাওলানা জুবাইর হাসান সাহেব মানুষদেরকে বায়াত করতেন, আমাদের দেশে যিনি তবলিগ আছেন মাওলানা আব্দুল আজিজ সাহেব, উনি শেখ জাকারিয়া রহমাতুল্লাহের খলিফা, উনি বাংলাদেশে অনেক মানুষকে মুরিদ করে গেছেন, শেখার জন্য বলতেন, বোঝার জন্য। আমার আব্বা রাহিমাহুল্লাহ মারা গেছেন, আমার আব্বা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলী থেকে তবলিগ শিখছিলেন, আমার আব্বা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ থেকে বায়াত হয়ে ওনার থেকে জিকির নিয়ে জিকির করে গেছেন সারা বছর। সুতরাং পীর মুরিদি এটা তবলিগ থেকেও আলাদা কিছু না, মসজিদ মাদ্রাসা থেকে আলাদা কিছু না, এটা সবগুলোর সাথে এটা একটা করতে হবে। এটা যে ব্যক্তি আলেম ছিল তারা একজন হকানি পীর ধরা চাই, যে ব্যক্তি তবলিগ করে তারা একজন হকানি পীর ধরা চাই, যে ব্যক্তি সাধারণ তারা একজন হকানি পীর ধরা চাই। এ হলো তার আমলের লাইনে অগ্রসর হওয়ার জন্য একজন ব্যক্তি, এই হলো সহি ব্যাখ্যা। আর আমাদের সমাজে আমরা ভুল দেখে দেখে এটা ভুল মনে করি, তাহলে আমরা মনে করি মাতলা শিখলে জানলেই তো পীর ধরা হয়ে গেল, পীরের সাথে মাতলার সাথে কোনো সম্পর্ক না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ লাভ করে তার উপর আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা রাব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের জীবনের সমস্ত রকম গোনাগাতাকে মাফ করে দে, আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দে, বিশ্বের সমস্ত মোমেন মোমেনাতকে মাফ করে দে, বিশেষ করে হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ যে সমস্ত বড়রা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের জন্য জান্নাতের উঁচু মাকামের ফয়সালা করে দে, ইয়াল্লাহ তাদের রেখে যাওয়া দিন এই খেদমতকে হার লাইনের খেদমতকে ইয়াল্লাহ দিনের জন্য উম্মতের জন্য কবুল করে দে, ইয়াল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকে বাপ হারা অনেকে মা হারা, ইয়াল্লাহ একজন বাপ তার সন্তানকে যে কত ভালোবাসে বাপ জানে শুধু, ইয়াল্লাহ মা যে সন্তানকে কত ভালোবেসেছিলেন সে মা জানে আর আপনি জানেন, ইয়াল্লাহ সন্তান বিপদে পড়লে মায়ের মনে খবর হয়ে যেত, ইয়াল্লাহ সন্তানের কষ্ট দেখলে মায়ের বুক ফেটে যেত, ইয়াল্লাহ সন্তানের আরাম দেওয়ার জন্য আমাদের বাপ মা কত কষ্ট করেছিলেন, ইয়াল্লাহ সেই বাপ মা হয়তো অনেকের দুনিয়াতে নাই, ওই আম বাগানের নিচেই বাজবাগানের নিচেই গর্তের মধ্যে ফেলে রেখে আসছি আর তো জানি না, ইয়াল্লাহ ওই কবরে শুয়ে শুয়ে আমাদের নেকামের দিকে তাকিয়ে রয়েছে, ইয়াল্লাহ আমাদের বাপমার কবরে আজাবকে আপনি মাফ করে দেন, ইয়াল্লাহ আমাদের সকলের বাপমার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন, ইয়াল্লাহ আমাদের বাপমার জন্য ইয়াল্লাহ জান্নাতের উঁচু মাকামের ফয়সালা করে দেন, ইয়াল্লাহ আমাদের যাদের বাপমা জীবিত আছেন সে সমস্ত বাপমার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন, ইয়াল্লাহ ইয়াল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের জন্য উপকারী আখেরাতের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন, ইয়াল্লাহ আমাদেরকে আদর্শ সন্তানের আদর্শ পিতা হওয়ার তৌফিক দান করো এবং আমাদের সন্তানদের জন্য আদর্শ পিতা হওয়ার তৌফিক দান করো, ইয়াল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন, ইয়াল্লাহ আমাদের সকলকে জান্নাতের সহযাত্রী হিসেবে কবুল করে নেন, ইয়াল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দান করে, ইয়াল্লাহ অনেক ভাই দীর্ঘক্ষণ ধরে বসে থাকে কোরআনের মহব্বতে, অনেক ভাই দূর দূর থেকে আসে, ইয়াল্লাহ এই কোরআনের মহব্বতের খাতিরে তাদের এবং আমাদের সকলের হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নেয়, ইয়াল্লাহ এই কোরআনের তাৎপর্য বুঝে সেগুলোর উপর সহিভাবে আমল করবার তৌফিক দান করে, ইয়াল্লাহ আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে তাদের সকলকে সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করে, ইয়াল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের জন্য সুস্থতার ব্যবস্থা করে দেয়, যারা অভাবী আছে তাদের অভাবকে দূর করে দেন, ইয়াল্লাহ যারা বিবি ইয়াল্লাহ ঋণ গ্রস্ত তাদের ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দেন, ইয়াল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন সুস্থতায় বরকত দান করেন জান মাল ইজ্জত আবরু নিরাপত্তার ব্যবস্থা করে দেন, ইয়াল্লাহ আপনার নেক বান্দাদের অনুসরণ করবার তৌফিক দান করেন, ইয়াল্লাহ যাদেরকে আপনি মহব্বত করেন তাদের মহব্বত করবার তৌফিক দান করেন, ইয়াল্লাহ দ্বীনের সমস্ত খিদমতগুলো ইখলাসের সাথে মকবুলিয়তের সাথে ফেতনা মুক্ত অবস্থায় আরো বেশি অগ্রসর হওয়ার ফয়সালা করে দেয়, ইয়াল্লাহ দিনের সমস্ত খেদমতের ইয়াল্লাহ খেদমত থেকে সকল প্রকার ফেতনা গুলোকে আপনি দূর করে দেন, ইয়াল্লাহ হক কথা বলবার হক পথ চলবার তৌফিক দান করেন, ইয়াল্লাহ যাদের অনুসরণ করলে আপনাকে পাওয়া যাবে তাদের অনুসরণ করবার তৌফিক দান করেন, ইয়াল্লাহ ইয়াল্লাহ আপনি আমাদের সকলের সার্বিক অবস্থা জানেন, আজকে মারা গেলে কালকে দুই দিন হয়ে যাবে, ইয়াল্লাহ মারা যাওয়ার সাথে সাথে আমাদের দাফনের ব্যবস্থা করবে, ইয়াল্লাহ মারা যাওয়ার পর একটা দিনও আমাদেরকে দুনিয়াতে রাখার চেষ্টা করবে না, আজকে যে আমার গাড়ি আমার বাড়ি আমার আমার বলতেছি কিছুই তো আমার না, ইয়াল্লাহ এই নেকামলটুকু শুধু আমার যাবে, ইয়াল্লাহ সেই নেকামল বেশি বেশি করবার তৌফিক দান করো, ইয়াল্লাহ মৃত্যুর যেন সুন্দর মতো হয় মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো, ইয়াল্লাহ ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে দিতে পারি, জান্নাতি বান্দা হয়ে আপনার সামনে হাজির হতে পারে সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনার নেক বান্দা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, বাকি জীবন আপনার সন্তুষ্টির ভিতরে কাটাবার তৌফিক দান করেন। আমাদের জীবনের সমস্ত নেক আমাল, নেক দোয়া, নেক আশাগুলোকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন, যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন, সকল নেক উদ্দেশ্যকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত নেক দোয়াকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।